ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, নামটি তোমার আবু বকর, নামটি তোমার আবু বকর, তোমারই তুলনা নাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, ধন্য সদক ধন্য তুমি, ধন্য তোমার মুখের বলি, খোদার মারিফত করিলে হাসিল তাই তো তুমি জিন্দা বলি, ধন্য সদক ধন্য তুমি, ধন্য তোমার মুখের বলি, খোদার মারিফত করিলে হাসিল তাই তো তুমি জিন্দা বলি, হৃদয় তোমার পূর্ণ করার, হৃদয় তোমার পূর্ণ করার খোদার মহিমাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, নামটি তোমার আবু বকর, নামটি তোমার আবু বকর, তোমারই তুলনা নাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, 1845 সালে আসিলে তুমি এই ভুবনে, গর্ভবতী মা গো তোমার জন্ম নিলে জাগার কোলে, 1845 সালে আসিলে তুমি এই ভুবনে, গর্ভবতী মা গো তোমার জন্ম নিলে জাগার কোলে, পিতা মাতার বশিষ দোয়াই, পিতা মাতার বশিষ দোয়াই, নামলি রখাতাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, নামটি তোমার আবু বকর, নামটি তোমার আবু বকর, তোমারই তুলনা নাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, বাল্য হতে মিদাই ভরা নামটি আজো জগত জোড়া, তোমার জ্ঞানের আলোর ছটা জ্বলছে আজো বাংলা জুড়ে, বাল্য হতে মিদাই ভরা তাই নামটি আজো জগত জোড়া, তোমার জ্ঞানের আলোর ছটা জ্বলছে আজো বাংলা জুড়ে, হাজার হাজার হাদিস কোরআন, হাজার হাজার হাদিস কোরআন হইল এ বাংলাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, নামটি তোমার আবু বকর, নামটি তোমার আবু বকর, তোমারই তুলনা নাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, সুন্দর শুনবেন, তোমার জ্ঞানের জ্ঞানী কত ঘুরছে আজো শত শত, হাজার হাজার ভক্ত মুরিদ আসিছে খেতাই অবিরত, তোমার জ্ঞানের জ্ঞানী কত ঘুরছে আজো শত শত, হাজার হাজার ভক্ত মুরিদ আসিছে খেতাই অবিরত, তোমার রুহানি দোয়া পাওয়ার আশায়, তোমার রুহানি দোয়া পাওয়ার আশায়, ফিরোজ ব্যাকুল হয়ে যাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই, নামটি তোমার আবু বকর, নামটি তোমার আবু বকর, তোমারই তুলনা নাই, ধন্য করে আছো শুয়ে ওই ফুরফুরাই।